بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى শপথ পূর্বাহ্নের শপথ রাত্রির যখন তা গভীর হয় আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয় আপনার পালনকর্তা সত্তরই আপনাকে দান করবেন অতঃপর আপনি সন্তুষ্ট হবেন ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى তিনি কি আপনাকে এতিম রূপে পাননি অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন তিনি আপনাকে পেয়েছেন পথহারা অতঃপর পথ প্রদর্শন করেছেন তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অতঃপর অভাব মুক্ত করেছেন فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ সুতরাং আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না সওয়ালকারীকে ধমক দেবেন না এবং আপনার পালনকর্তার নিয়ামতের কথা প্রকাশ করুন